السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদের হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাযিল করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি আল কোরআনুল করিমের উত্তম ব্যাখ্যাদানকারী যার প্রতি কোরআন এই জন্য নাজিল হয়েছে যাতে করে মানব জাতির কাছে এই কোরআনের আদর্শ কোরআনের শিক্ষা সুন্দররূপে তিনি পৌঁছে দেন এবং তিনি তা মানুষের কাছে পূর্ণাঙ্গরূপে সুন্দররূপে পৌঁছে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আলোচনা করব আপনাদের সামনে কোরআনে করিমের বিশেষ বিশেষ সুরা যে সুরাগুলির ফজিলত গুণাগুণের কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত যাতে করে আমরা সহি হাদিসের আলোকে ওই সুরাগুলির ফজিলত উপকারিতা এবং তার আদব কায়দাগুলি যে কিভাবে আমরা সেই সুরাগুলি থেকে উপকৃত হব বিভিন্ন দিক থেকে জানতে পারি এবং আমরা আমলকে আমাদের সুন্দর করতে পারি এই বিশেষ বিশেষ সুরাগুলির ফজিলত সহি হাদিসের আলোকে এই জন্য আরো আলোচনা করব যে আমাদের দেশে জঈফ এবং জাল হাদিসের খুব বেশি ছড়াছড়ি রয়েছে এবং সহি কথাবার্তার আলোচনা নেই বললেই চলে আর যদি কিছু থাকে সহি কথার আলোচনা তো সহি সঠিক কথাগুলি এমনভাবে জাল এবং জঈফ দুর্বল ভিত্তিহীন ফজিলতের মধ্যে একাকার হয়ে গেছে যে একজন মানুষের জন্য পার্থক্য করা মুশকিল একজন মুসলিমের জন্য পার্থক্য করা মুশকিল যে কোন ফজিলতটি সহি আর কোনটি ভিত্তিহীন কোনটি জঈফ কোনটি জাল কথা অবান্তর কথা শুধু তাই নয় জঈফ এবং জালের উপর তারা ক্ষান্ত করেনি জাল মানে তো মিথ্যা এতে কোনো সন্দেহ নেই জঈফ দুর্বল এসবের উপর ক্ষান্ত করেনি তারা বরং হাদিস জঈফ জাল ছাড়া মানে হাদিসের নামে যে জঈফ জাল হয়েছে এগুলি ছাড়া মানব রচিত কিছু নকশা তৈরি করেছে বিভিন্ন সুরা আর সেই সুরাগুলির ফজিলত সেই নকশার সেই সুরার মানে সেই সুরার নকশার ফজিলত মানব রচিত নকশার আল্লাহ নাজিলকৃত নয় রাসূলুল্লাহ সাল্লামের আনীত নয় মানব রচিত নকশা তৈরি করা হয়েছে বিদাতপন্থীদের পক্ষ থেকে আর সেই নকশাগুলির প্রত্যেকটির ফজিলত গুণাগুণ লিখা হয়েছে এবং এমন করে আকর্ষণীয় করে তুলানো হয়েছে যে এগুলি হচ্ছে পরীক্ষিত এগুলি তজরবা করেছেন বড়রা আমাদের বুজুর্গানে দিনারা আর বাস্তবে একবারে তার প্র্যাকটিক্যালে তার ফায়দা পেয়েছেন ইত্যাদি ইত্যাদি সব কথাবার্তা অবান্তর এবং ভণ্ডামি কথাবার্তা আর এসব নকশা বাইরে না রেখে পবিত্র আল কোরআনুল করিমের ভূমিকায় সন্নিবেশিত হয়েছে কোরআনে করিম একজন মানুষ তেলাওয়াত করে হিদায়ত নেবে তার আগে বিদাত দিয়ে কোরআনে করিমের পাতা খুলবে এ হচ্ছে আমাদের দেশে কোরআনে করিমের যে কপিগুলি রয়েছে সেই কপিগুলির অধিকাংশ কপির অবস্থা আর বিশেষ করে সেই কোরআনগুলি যদি তর্জমা কোরআন হয় অনুবাদ আর তফসির হয় তাহলে তো বিদাত ছাড়া ওই তফসির আরম্ভই হয়নি বললেই চলে এক দুটি তফসির হয়তো পাবেন ওই রকম বিদাত মুক্ত মানে ভূমিকায় এইসব বিদাত নেই আর না হলে তাবিজের নকশার বিদাত দিয়েই তর্জমাগুলি অনুবাদগুলি শুরু করা হয়েছে যতগুলি অনুবাদকের অনুবাদক রয়েছে এই জন্য সহি হাদিসের আলোকে ওই ফজিলতগুলি যদি আমরা জানি তাহলে বাকি যেগুলি সহি হাদিসে নেই সেগুলি জঈফ অথবা জাল ভিত্তিহীন অথবা মানব রচিত ভণ্ডামি কোরআনে করিম সম্পর্কে মিথ্যা অপবাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান কাযাবা আলাইয়া মুতআম্মিদান ফালিয়াতাবাউ আমাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক সূরার এই ফজিলত বলেছেন বা ইসলামে অমুক সূরার এই নকশা রয়েছে আর ওই নকশার এই ফজিলত রয়েছে এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা আরোপ করা শরীয়তের নামে, ধর্মের নামে মিথ্যা কথা বলে হচ্ছে রসুলের নামে মিথ্যা কথা বলা। কারণ রসুল ছাড়া শরীয়ত আসতে পারে না। শরীয়ত আল্লাহ নাজিল করেছেন এবং রাসূলের মাধ্যমে এসেছে, অন্য কোনো দ্বিতীয় মাধ্যম নেই। কেউ যদি মনে করে যে অন্য কোনো মাধ্যমেও শরীয়তের বিধিবিধান এসেছে যেটা রসুল টের পাননি, সে মুসলমান না, সে কাফের। কি করে সে মুসলমান হবে যে মনে করে যে আমাদের দিনের সূত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো সূত্রে এসেছে? সে মুসলমানই নয়, রিসালাতে বিশ্বাসী নয়। আল্লাহ যে বিধানদাতা, শরীয়ত নাজিলকারী, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যে দিন ইসলাম নাজিল করেছেন তাতে বিশ্বাসী নয়, এবং দিনকে যে পূর্ণাঙ্গতা দান করেছে তাতে সে বিশ্বাসী নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথাবার্তা ছড়ালা, সে কোরআনের সূরার ফজিলত সম্পর্কে হোক, আর নকশা বানিয়ে হোক, আর অন্য কোনো ক্ষেত্রে হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে কোরআনের বিভিন্ন সূরার সম্পর্কে, সহি ফজিলত সম্পর্কে। জালগুলি বা জয়ীফগুলি অন্যদিন আলোচনা করবে, যেহেতু এই সংকীর্ণ সময়ে সবগুলি আলোচনা করা সম্ভব নয়। বলছেন তাহলে সে যেন তার স্থান, তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেই। যে মিথ্যা কথা বলবে রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, কোরআনের সুরার ফজিলত সম্পর্কে, অথবা নকশা গড়লো, নকশা তৈরি করলো, নকশা ছাপিয়ে দিল কোরআনে আব্দুয়া তাবিজের কিতাবে, ফালিয়াতাবাউ আমাকাদাহ মিনান্নার, সে তার স্থান জাহান্নামে প্রথম তৈরি করে নিক। অর্থাৎ সে তৈরি করে নিল, তার স্থান হচ্ছে জাহান্নাম। এই মিথ্যা কথা বলার জন্য তার স্থান জাহান্নামে তৈরি হয়ে গেল, অর্থাৎ সে জাহান্নামে যাবে। একজন মানুষ দুনিয়ার ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ভাই তোমাকে তোমার আমানত দিয়ে দেবো, দিল না, বা ওয়াদা খেলাফি করলো, এগুলি হচ্ছে মিথ্যা। কিন্তু এই মিথ্যাগুলি কাবিরা, জানেন যে মিথ্যা কথা বলা কাবিরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর মিথ্যা কথা বললে বড় কাবিরা, জাহান্নাম অনিবার্য তার জন্য। কারণ যখন নবীর নামে, ইসলামের নামে, ধর্মের নামে, দিনের নামে, কোরআনের নামে, কোরআনের সূরার ফজিলতের নামে মিথ্যা কথা যখন বলা হলো, তখন সেটি শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেল, শরীয়তের কিছু অংশ হিসাবে সেগুলো বিবেচিত হতে লাগলো। মানুষ মনে করতে লাগলো এগুলো হচ্ছে শরীয়ত, এগুলো হচ্ছে ধর্মীয় ব্যাপার, এগুলো হচ্ছে ধর্মীয় কথা। অথচ ধর্ম নাই, দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, রাসূলের কথা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার স্থান হচ্ছে জাহান্নাম। যে দিন সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামের বিধিবিধান, শরীয়ত সম্পর্কে মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ফজিলত রেখেছেন। সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরাঈল, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি যাতে রয়েছে আরোগ্যতা, শিফা, আরোগ্যতা রয়েছে। আরোগ্যতা বললে মানুষ আজকাল, আমরা এমন দুনিয়ামুখী যে আরোগ্যতা বললেই ভাবি যে আমাদের দেহে দৈহিক রোগের শুধু আরোগ্যতা রয়েছে, না, এই কথা তো আল্লাহ বলেননি। হ্যাঁ, আল্লাহকে বলেছেন শেফাউন লিল বাদান, তোমাদের দেহের আরোগ্যতা রয়েছে বা দৈহিক রোগের আরোগ্যতা রয়েছে, না, এই কথা শুধু আল্লাহ শেফা বলেছেন। নাকিরা মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট যখন আরোগ্যতা বলা হয়েছে তাহলে যত রকমের আরোগ্যতা হতে পারে সবগুলিকে সামিল। আর মানুষ সবচেয়ে বেশি রোগাক্রান্ত তার অন্তর, আর আসল রোগ হচ্ছে অন্তরের রোগ, মারাদুল কলুব। অন্তরে যদি রোগ থাকে তো দেহ সুস্থ থেকে লাভ নেই, ইহকাল পরকালে শান্তি পাবে না, সে মুক্তি পাবে না আল্লাহর আজাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কখনো জান্নাত পেতে পারবে না। তাহলে প্রথম ব্যাধি মুক্ত করতে হবে নিজের কালবকে, হৃদয়কে, ইমানের দ্বারা, ইসলামের দ্বারা সাজসজ্জিত করে, নেক আমলের দ্বারা, সৎ আমলের দ্বারা, এবং পাপ মুক্ত করে অন্তরকে, কালবকে। যত রকমের পাপের চাহিদা মনের, এগুলি হচ্ছে মারজুল কলুব, আমরাজুল কলুব, অন্তরের ব্যাধি। আল্লাহ বলছেন কোরআনে রয়েছে আরোগ্যতা, আরোগ্যতা রয়েছে অন্তরের ব্যাধিগুলির, বহু রকমের ব্যাধি রয়েছে, যত পাপ রয়েছে সবগুলি হচ্ছে অন্তরের ব্যাধি। প্রথম মানুষের অন্তর ধাবিত হয় কোনো পাপের জন্য অথবা নেকির জন্য, তারপরে মানুষ সেই কাজগুলি সম্পাদন করে, ভালো হোক আর মন্দ হোক। তাহলে প্রথম রোগ হচ্ছে অন্তরের রোগ। একজন লোক নামাজ পড়বে, প্রথম তার অন্তর বলছে নামাজ পড়তে হবে, উঠো, এখন দেহকে উঠতে বাধ্য করছে, চলো ঘুম ছাড়ো, তারপরে সে উঠছে নামাজ পড়ার জন্য। এইরকম যে নামাজ পড়ছে না, তার মনে বলছে না থাক, না পড়লেই চলে, পড়লেও চলে, না পড়লে কি হবে, কে কি করে নেবে, আল্লাহ লাঠি পড়ে যেত সাথে সাথে, তাহলে বাপ আর মা আর সারা পৃথিবীর শক্তিকে দেখেও সে কুল কিনারা পেত না। কিন্তু আল্লাহর লাঠি তো সাথে সাথে পড়ে না, আল্লাহর মার সাথে সাথে আসে না, বিলম্বে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, ইন্নাল্লাহ লা ইউমহিলু যালিম, আল্লাহ জালিমকে অবসর দেন, ছাড় দেন কিছুদিন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইউমহিলু যালিম, জালিমকে আল্লাহ অবসর দেন, এরকম ছাড় দেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, ধরেন না ধরেন না ধরেন না, এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর চলে যাচ্ছে, ইযা আখাযাহু যখন আল্লাহ ধরে নেন, লাম ইউফলিত তখন আর ছাড়েন না, যখন আযাব চলে আসে, সুনামির মতো যখন আযাব চলে আসে, ভূমিকম্প যখন চলে আসে, বালা মুসিবত যখন চলে আসে, দূর আরোগ্য রোগে যখন রোগাক্রান্ত হয়ে পড়ে, লাম ইউফলিত তখন আল্লাহ ছাড়েন না, তো এইভাবে আল্লাহর আযাব আসে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে শেফা রয়েছে কোরআনে, আরোগ্যতা, মনের আরোগ্যতা রয়েছে যার মাধ্যমে মানুষ মুক্তি পাবে। আর প্রথম এই মনকে অন্তরকে হৃদয়কে রোগ মুক্ত করতে হবে ইমান এবং সৎ আমলের মাধ্যমে, ইসলামের শিক্ষার মাধ্যমে, দিনের জ্ঞান হাসিলের মাধ্যমে, ও রাহমাতুল্লিল মুমিন। তারপরে হচ্ছে দৈহিক শেফা, দেহের যে বিভিন্ন রোগ রয়েছে তারও শেফা রয়েছে। কোরআন বরকতময় কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে বলেছেন কোরআন হচ্ছে বরকতময় কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আল্লাহ বলছেন এই হচ্ছে বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি হে নবী তোমার উপর। তো বরকতময় যখন কিতাব, এতে সার্বিক আরোগ্যতা রয়েছে, শেফা রয়েছে। ও রাহমাতুল্লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে রহমত, রহমত করুণা দয়া, এর মাধ্যমে আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর করুণা হবে মানুষের উপর। ও রাহমাতুল্লিল মুমিনিন, মুমিনদের জন্য যারা বিশ্বাসী কোরআনে, কোরআনের বিধানে আল্লাহ যা নাজিল করেছেন সেই দিনে যারা বিশ্বাসী তাদের জন্য, এরা হচ্ছে মুমিন। ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের ক্ষতিকে বৃদ্ধি করে এই কোরআন দ্বারা, জালেমরা আরো বেশি ক্ষতি সাধিত হয়, উপকৃত হয় না। আমি একটি উদাহরণ মাঝে মাঝে দিই, এই আয়াতটি কোন সময় তফসির করলে, যে পেট যদি সুন্দর ভালো থাকে, পেটের অবস্থা লিভার ফাংশন যদি সুন্দর থাকে, গ্যাস ট্যাস না থাকে, সে পেটের রোগ এক কথায় না থাকে, তাহলে ঘি খেয়ে ফায়দা হবে আর দুধ খেয়ে ফায়দা হবে, তাই না? আর যদি পেটের অবস্থা নড়বড়ে অবস্থা থাকে, দুর্বল অবস্থা, হজম শক্তি দুর্বল, তাহলে ঘি খেলে ওয়ালা ইয়াযিদু ইল্লা খাসারা, তাই না? আরো পেটের অবস্থা খারাপ হবে, ভালো হবে কি? স্বাস্থ্য ভালো হবে না, ধরিয়ে দিবে আমাশা, ধরিয়ে দিবে পাতলা পায়খানা, ধরিয়ে দিবে কত রকমের রোগ, কঠিন অবস্থা হয়ে পড়বে। তো জালেমরা ওই রকমই, তাহলে যোগ্য এতটুকু হইতে হবে যে আপনি চোখ খুলে সত্য মিথ্যা যাচাই করছেন, সত্যকে সন্ধান করছেন, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করছেন, বিবেক বিবেচনা করছেন, এবং কোথায় সত্য রয়েছে আমি সন্ধান করছি, আমি গবেষণা করছি, আমি এই সম্পর্কে চিন্তা ভাবনা করছি যে কোথায় সত্য রয়েছে, দীন ইসলামে সত্য রয়েছে না অন্য কোথাও সত্য রয়েছে, নামাজে সত্যতা রয়েছে না বেনামাজি পথে সত্যতা রয়েছে, আমি এ যাচাই করছি। তো এইভাবে যদি সত্য পথ সন্ধান কেউ করে, তাহলে তাকে আল্লাহ সৎ পথ দান করবেন, হুদাল্লিল মুত্তাকিন, যেন আল্লাহ বলেছেন মুত্তাকিনদেরকে হেদায়ত করবে এই কোরআন, আর জালেমদেরকে, জালেমদের ক্ষতি বৃদ্ধি করবে। তো কোরআনে কারিমে আরোগ্যতা রয়েছে, কোরআনে কারিমে রহমত রয়েছে, আমাদের বিষয়ের সাথে যে সম্পর্ক এই দুটি কথা, কোরআনে রয়েছে শেফা আরোগ্যতা, কোরআনে রয়েছে রহমত, কথাগুলি ব্যাপক। এই রহমতের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, বিভিন্ন সুরার ফজিলত সম্পর্কে। এই ফজিলতগুলি আপনাদের শোনাই সহিহ হাদিসের আলোকে। সহিহ হাদিসে সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সূরাতুল ফাতিহাতে শিফা মিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের চিকিৎসা, শিফা, তাতে রয়েছে আরোগ্যতা। সূরা ফাতিহা আরোগ্যতা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই আরোগ্যতা কিভাবে নিতে হবে সেটাও দেখতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন সাহাবাই কারণে কি করেছে, সূরা ফাতিহা কি তাবিজ বানিয়েছেন, হাতে বেঁধেছেন তাবিজ সূরা ফাতিহার, কোমরে বেঁধেছেন, গলায় বেঁধেছেন, না সূরা ফাতিহা দিয়ে দম করেছেন, ঝাড়ফুঁক করেছেন, এই ক্ষেত্রে সহিহ হাদিসে কোথাও পাবেন না যে তাবিজ করেছেন। সুতরাং তাবিজ করার পথই হচ্ছে ভ্রান্ত পথ, সঠিক পথ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনেছেন, সাহাবারা যে ব্যাখ্যাটি বুঝেছেন এবং তার বাস্তবায়ন করেছেন সেটি হচ্ছে ঝাড়ফুঁক করা। যে কোনো মানুষ তার এই সূরা ফাতিহাতে রয়েছে শেফা, সূরা ফাতিহাতে তার মনের শেফা রয়েছে, অন্তর থেকে সূরা ফাতিহা তাফসীর পড়ে যদি সে চিন্তা করে আল্লাহর প্রশংসার কথা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহ যে একক মালিক, মালিক কিয়ামতের বিচার দিবসের মালিক, একমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি, সমস্ত সাহায্য তোমার কাছে চাই, আর কারো কাছে সাহায্য চাই না, তাহলে সে কি আর মুশরিক হইতে পারে, সে কি আর কাফের হইতে পারে? তাহলে মনের আরোগ্যতা, হৃদয়ের রোগের আরোগ্যতাও সূরা ফাতিহাতে রয়েছে, আর দৈহিক রোগের আরোগ্যতাও রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাইকে আমরা বুঝেছেন। তো এই সুরা ফাতিহা সম্পর্কে এবং সুরা বাকারা বিভিন্ন সুরাগুলি সম্পর্কে আপনাদেরকে যতটা সময় আমাদের সাথে থাকছে শোনাচ্ছি। সুরা ফাতিহা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবশির বেনুরাইন, সুসংবাদ নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল জানাচ্ছেন, সুসংবাদ নাও দুইটি নূরের। নূর মানে কি? দুইটি আলোর। অতি তহমা, সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন যা আমাকে দেওয়া হয়েছে, দুইটি আলো দেওয়া হয়েছে, নূর দেওয়া হয়েছে, যার তোমরা আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে আনলাম। ইউতা হুমা নবীয়ুন ক্বাবলি, আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, আমার পূর্বে এই দুইটি নূর আর কাউকে দেওয়া হয়নি। ফাতিহাতুল কিতাব ও খাওয়াতিমুস সূরাতিল বাকারা, প্রথম হচ্ছে ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহা মানে আরম্ভ, তাহলে আল কিতাব অর্থাৎ আল কোরআনুল করিমের কি আরম্ভ, যা দিয়ে আরম্ভ হয়েছে কোরআনে করিম, সূরা ফাতিহা দিয়ে। তাহলে কোরআনে করিম সূরা ফাতিহার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। এই জন্য হাদিসে রয়েছে, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পড়ে না, অর্থাৎ কোরআনে করিম যে সূরা দিয়ে আরম্ভ হয়েছে সেই সূরা যে পাঠ করে না, তার লা সলাতা নামাজ হয় না। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ গোড়া মজাবপন্থী, অন্ধ, এত হয়ে চলাফেরা করে যে সহি জয়ীফের যাচাই বাছাই করতে চায় না, গতানুগতিক চলতে আছে, বিনা সুরা ফাতিহাই বসে আছে, চুপচাপ বসে আছে, সুরা ফাতিহা না পড়ে নামাজ পড়বে, যা আদেশ হয়েছে তা করবে না, আর যার আদেশ নেই মানে ইক্তাদাই তো বেহাজ আল ইমাম, মুক্তাদি বলবে, আর ইমাম সাহেব বলে আনা ইমাম উল্লেমান হাজার আমাল্লাম ইয়াজর, যেগুলি নেই সেগুলি করবে, দেখছেন কি অবস্থা। আর এটি হচ্ছে বিদাতির অবস্থা, বিদাতির ওপর আল্লাহর এই অভিশাপ যে যখনই সুন্নাত ছাড়তে লাগে, যখন রসুলের তরিকা ছাড়তে লাগে, তখন অনেক নতুন নতুন কাজ করতে লাগে, যেগুলো নেই সেগুলি করবে আর যা আছে তা করবে না, এটি হচ্ছে বিদাতির স্বভাব। বিদাতির স্বভাব রসুলের তরিকা ছেড়ে দেবে, সেই ব্যক্তি তখন এদিক সেদিক ছোটাছুটি করবে আর কোথাও সঠিক জিনিস পাবে না। আল্লাহর রসুল হচ্ছে ফাতিহাতুল কিতাব, এখানে তাহলে ফাতিহাতুল কিতাব বলা হলো। আরো হাদিস রয়েছে সূরা ফাতের অনেক নামের মধ্যে, 14টি নামের কথা তাফসীর কারগণ উল্লেখ করেছেন। একটি নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মূল, উম্মুন মানে মাও হয় আর উম্মুন মানে মূল হয়, মাই হচ্ছে মূল, ছেলে মেয়েদের জন্মের মূল হচ্ছে মা, তার পেট থেকে জন্মে, সেই জন্য উম বলা হয়, উম মানে আসল হয় মূল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বি উম্মিল কোরআন, উম্মুল কোরআন ছাড়া নামাজ হয় না। বিভিন্ন রকম ভাবে এই সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে কত তাকিদ রয়েছে যে নামাজ একজন মুসলিমের সর্বপ্রথম ইবাদত, যে ইবাদতটি সূরা ফাতিহা না পড়লে হয় না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে সূরা ফাতিহার কত গুরুত্ব আর কত ফজিলত, যে সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হলো না। নবী সাল্লাম বলছেন যে এই সূরা ফাতিহাটি কি তাহলে নূর, একটি নূর। দ্বিতীয় নূর কি? ওয়া খাওয়াতিম সূরাতিল বাকারা, সূরায়ে বাকারার শেষ অংশটুকু, খাওয়াতিম মানে শেষ অংশ, শেষ অংশ কতটুকু? দুইটি আয়াত। কারণ আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, সহিহ বুখারী হাদিস। কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াতাইনি দুইটি আয়াত, মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দিক থেকে, অর্থাৎ 285-286 নম্বর আয়াত, এই দুইটি আয়াত যদি কেউ পাঠ করে কোন রাত্রে, তাহলে কাফাতাহু, তার জন্য এই দুইটি আয়াত যথেষ্ট, এই দুইটি আয়াত তার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী কথা অত্যন্ত ব্যাপক হইতো, যথেষ্ট কোন ক্ষেত্রে যথেষ্ট, এখন ভাষ্যকারগণ হাদিসের ভাষ্য করা শুরু করেছেন, কি ক্ষেত্রে আল্লাহ রসুল যথেষ্ট বললেন। কোন কোন ভাষ্যকারগণ বললেন, যদি কেউ তাহাজ্জুদ গুজার হয় আর সেই রাত্রে আমানা রসুল থেকে ফানসুরুন আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়ে ঘুমিয়ে গেল, আর ভাগ্য চক্রে তার ঘুম ভাঙলো না, ফজর হয়ে গেল, তাহলে তার তাহাজ্জুদের জন্য যথেষ্ট হয়ে গেল, অর্থাৎ তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেল। এই এক ব্যাখ্যা, এই একটি ব্যাখ্যা, এটিও সঠিক, কারণ এর বিরোধী কিছু নেই, সুতরাং ব্যাখ্যা সঠিক। আবার কিছু কিছু ভাষ্যকারগণ বলেছেন যে না, আরেকটি ব্যাখ্যা সুন্দর, তা হচ্ছে কি, কাফাত তার জন্য যথেষ্ট, তার নিরাপত্তার জন্য, তার নিরাপদ হেফাজতে থাকার জন্য, শয়তান থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের চেলা, সমস্ত থেকে অনিষ্ট, সমস্ত রকম অনিষ্ট, এইরকমই বিভিন্ন যেগুলি কষ্টদায়ক জিনিস একজন মানুষের জন্য, সেসব জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকার জন্য কাফাতাহু, তার জন্য যথেষ্ট। তাহলে যেই ব্যক্তি আমানা রসুল থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করলো, এই হাদিস দ্বারা কি ফজিল জানতে পারলাম, যে রাত্রে পাঠ করলে সেই রাত্রে সে নিরাপদ থাকবে সমস্ত রকম অনিষ্ট থেকে। নবী সাল্লাম তাহলে দ্বিতীয় নূর বললেন সুরে বাকারার শেষ দুইটি আয়াতকে, লাম তাকরা বিহারসি মিনহুমা, এখানে বলছেন তুমি যে কোনো অক্ষর পাঠ করবে এই সুরা ফাতিহা এবং সুরে বাকারার শেষ অংশটুকুর, ইল্লা উতি তাহু, তোমাকে তা দেওয়া হবে। তোমাকে তা দেওয়া হবে কেন বললেন নবী সাল্লাম? কারণ এতে রয়েছে দোয়া, দোয়া রয়েছে। দেখুন সুরা ফাতিহায় 3.5 আয়াতে নিজের জন্য দোয়া রয়েছে, আর 3.5 আয়াতে আল্লাহর প্রশংসা রয়েছে, তাও দোয়া। যেহেতু দোয়ার ব্যাপক অর্থ হচ্ছে আল্লাহকে ডাকা, আহ্বান করা, আল্লাহকে ডাকা এবং ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণমান, এগুলিও আল্লাহকে আহ্বান করা ডাকা, আর আল্লাহর কাছে কিছু নিজের জন্য চাওয়া, তাও দোয়া। এই জন্য তাফসীর কারগণ দোয়াকে দুই ভাগে ভাগ করেন, দোয়া ইবাদা, ইবাদতের দোয়া। প্রথম অংশ 3.5 আয়াত হচ্ছে দোয়া ইবাদা, ইবাদতের দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিন হলো না, আর ইয়াকা নাবুদু, হে আল্লাহ তোমারই ইবাদত করি, এই 3.5 আয়াত পর্যন্ত আল্লাহকে ডাকা ইবাদতের দোয়া এটি। আর ওয়াইয়াকা নাস্তাইন থেকে ওয়ালাদ্দালিন পর্যন্ত এখন নিজের জন্য চাওয়া শুরু করেছেন, আল্লাহ তোমার কাছেই সাহায্য কামনা করি, সহজ সরল পথ দেখাও। তো এগুলি হচ্ছে বান্দা নিজের জন্য চাইলো, এটি হচ্ছে দুয়ায়ে মাসআলা, মানে কামনামূলক, আপনি কিছু নিজের জন্য চাইছেন, দুয়া ডাকলেন আল্লাহকে নিজের জন্য। তো নবী কি বলছেন যে তোমরা যা কিছু চাইবে এতে এক একটি অক্ষর হরফ পড়ে আল্লাহ তা দেবেন, আল্লাহ তা দেবেন। এখন দেখেন সুরে বাকারার শেষ অংশটুকু দেখেন, এতেও দোয়া রয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া আফু আন্না ওয়া আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কতটি দোয়া রয়েছে, নবী সন কি বলছেন যে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ অংশটুকু যে এই দুটি নূর, আর যেই ব্যক্তি পড়বে, পড়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ অবশ্যই তাকে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি ফজিলত শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন বুখারী শরীফের হাদিস, লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কোরআন। উবাই ইবনে কাব বড় কারি ছিলেন, হাফেজ ছিলেন। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা উআল্লিমান্নাকা আযামা সূরাতিন ফিল কোরআন, কোরআনের সবচাইতে মহান আয়াতটি তোমাকে শোনাবো, বা সূরা, মহান সূরাটি তোমাকে শোনাবো, আযামা সূরা, মহান সূরা তোমাকে শোনাবো, সেটি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন পর্যন্ত, হিয়া সাবউল মাসানি, এর একটি নাম হচ্ছে আসাবউল মাসানি, সাতটি আয়াত বিশিষ্ট, সাবা সাত, আর মাসানি মানে যেগুলি বারবার রিপিট করানো হয়। তো সূরা ফাতিহাকে মাসানি কি জন্য বলা হলো? এই জন্য যে একজন মুসলিম নামাজ পড়লে বারবার প্রত্যেক রাকাতে তাকে তার পুনরাবৃত্তি করতে হয়, বারবার তাকে তিলাওয়াত করতে হয়, এজন্য এর নাম মাসানি। আল কোরআন আল আজিম, আর এর আর এক অপর নাম হচ্ছে সূরা ফাতিহার আল কোরআনুল আজিম, মহান কোরআন, কোরআনে আজিম একটু অংশকে আল্লাহ কোরআনুল আজিম বলেছে। আল্লাযী উতিতুহু, যা আমাকে দান করা হয়েছে, এ হচ্ছে আযাম সূরা, মহান সূরা কোরআনে কারিমে হচ্ছে, আকারের দিক দিয়ে তো ছোট, সূরা বাকারা সবচেয়ে বড়, কিন্তু ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, ফায়দার দিক দিয়ে আযাম সূরা ফিল কোরআন, কোরআনের মহান সূরা। এই সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে বুখারী শরীফে একটি বড় হাদিস রয়েছে যে একবার সাহাবাই কেরামরা কোন একটি সফর থেকে আসছিলেন, 30 জন সাহাবা ছিলেন, সেই বুখারীতে রয়েছে রিওয়ায়েত, আর কোন একটি এলাকা দিয়ে অতিক্রম করেছিলেন, বেদুইন এলাকা যেখানে কিছু লোকেরা বসবাস করত, এই বেদুইনদের যে সর্দার নেতা সাইয়েদ তারা বলতো, এবং গোত্রীয় নেতৃত্ব সেই জামানায় ছিল, এরকম রাষ্ট্র ছিল না তখন, গোত্রীয় নেতৃত্ব, কাবিলার নেতৃত্ব দিচ্ছে, কাবিলার বংশের যে নেতা মাথা, যেমন গ্রাম অঞ্চলে এখন ওই রকম রয়েছে যে গ্রামের একজন মতাবর আছে, সবকিছু সেই করছে হয়তো, যদিও সেখানে হয়তো রাষ্ট্র ব্যবস্থা আছে, তারপরেও গ্রামে অনেক নেতৃত্ব এরকম চলে, গ্রাম্য নেতৃত্ব। তো জাহিলিয়াতের যুগে এরকম নেতৃত্ব ছিল, বংশীয় নেতৃত্ব। তো এই বংশের যে সর্দার বা নেতা, তাকে সাপে দংশন করেছে, ঝাড়ফুঁকের ব্যবস্থা পাচ্ছে না, এই লোকেরা ওখান দিয়ে আসছিলেন, তখন ওরা ধরল যে ভাই তোমাদের মধ্যে থেকে কেউ যদি ঝাড়ফুঁক করতে জানে একটু আমাদের সর্দারকে ঝাড়ফুঁক করে দাও, না হলে তো মারা যাবে, সাপে দংশন করেছে। সাহাবারা ছিলেন ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 30 জনের একজন ছিলেন, তারা গেলেন, আর তারা নিজের অনুমান ভিত্তিক যে দেখি সূরা ফাতিহা দিয়ে ফুঁক দি, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করতে শুরু করলেন, পড়ছেন আর দম করছেন, ফুঁক দিচ্ছে, বিষ নেমে গেল, সাপের বিষ নেমে গেল। তারা বকশিস নিলেন তাদের কাছ থেকে, বকশিস দিল 30টি ছাগল, 30 জনকে 30টি ছাগল দিল। তাদের যে আমির ছিলেন তিনি বলেন, দেখো ছাগল তো আমরা নিয়ে নিলাম আর আমাদেরকে দিয়ে দিল, কিন্তু অতক্ষণ পর্যন্ত একটিও খাবো না, এদিক সেদিক করবো, যতক্ষণ আল্লাহ রসুলের কাছে পৌঁছে না যাবো আর মাসলা না জানবো যে আমরা ঝাড়ফুঁক করলাম তো কোরআন দিয়ে। আর তারা এরকম আমাদেরকে যে পুরস্কার দিল 30টি বকরি খাওয়া যাবে যাবে না, হালাল না হারাম, তা আল্লাহ রসুলের কাছে মাসলা জানবো তারপরে ভাগ করবো, এখন ভাগ করে দেবো না, চলো। আল্লাহ রসুল খেদমতে পৌঁছলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ঠিক আছে খুব ভালো করেছো তোমরা, তবে জানলে কি করে যে সুরা ফাতিহাতে শেফা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মনে করলাম যে আল্লাহ শেফা দিবেন সুরা ফাতিহা ছোট সুরা একটি, আর প্রথম সুরা কোরআনের পড়ে ফুঁক দিলাম। তো এই হাদিস দ্বারা জানা যায় যে সুরা ফাতিহার ফজিলত বড় রয়েছে। এই জন্য সুরা ফাতিহার একটি নাম হচ্ছে রুকিয়া, রুকিয়া মানে ঝাড়ফুঁক করা, সুরা তো রুকিয়া। এই সুরার নাম হচ্ছে সুরাতুল শিফা, আরোগ্যতার সুরা। এই সুরার একটি নাম হচ্ছে সুরাতুল কাফিয়া, মানে যথেষ্ট সুরা, যথেষ্ট। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিত তাওরাত ওয়া লা ফিল ইনজিল মিসলা উম্মিল কুরআন ওয়া হিয়া সাবুল মাসানি ক্বাল আল্লাহু তাআলা হিয়া মাকসুমাতুন বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আল্লাহ এমন একটি সূরা নাযিল করেছেন কোরআনে কারীমে যা তাওরাতেও নাযিল হয়নি ইনজিল তিনি আয়াতে বান্দা নিজের জন্য কল্যাণ কামনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস রয়েছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অসম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে। কেউ যদি নামাজ পড়ে আর তাতে উম্মুল কোরআন না পাঠ করে, অর্থাৎ সূরা ফাতিহা না পাঠ করে, ফসলাতু খেদাজুন, তার নামাজ হচ্ছে অসম্পূর্ণ। খেদাজ, খেদাজ মানে অসম্পূর্ণ। খেদাজ কাকে বলে? খেদাজ খাদিজ, খাদিজা, খাদিজ এবং খাদিজা, এই যে আমরা নাম রাখি মেয়েদের খাদিজা নাম রাখি আর ছেলেদের খাদিজ নাম রাখা। আল্লাহ রসুলের যুগে ছিল রাফে বিন খাদিজ, আল্লাহ রসুলের সাহাবীর বাবার নাম রাফের বাবার নাম ছিল রাফে বিন খাদিজ। তো খাদিজ বলা হয় আরবি ভাষায় সাত মাসে যে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়ে যায়, খাদিজ অথবা খাদিজা, মানে মায়ের পেটে সাত মাসে যে ভূমিষ্ঠ হয়ে যায় সেই ছেলে মেয়েকে খাদিজ বা খাদিজা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ কি? খেদাজ, মানে অসম্পূর্ণ তার নামাজ। তার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়রা তামাম, নামাজ পূরণ হলো না তার, পূর্ণ হলো না। সূরা বাকারা ফজিলত সম্পর্কে শুনুন, আর সূরা আলে ইমরান, সূরা বাকারা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস বলেছেন ইকরাউ যাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরা আলে ইমরান, তোমরা দুইটি ফুল, যাহরা মানে ফুল, দুইটি ফুলের মতো সূরাকে পড়াশোনা করো, তেলাওয়াত করো, ইকরাউ পড়ো, তাকি সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও গায়াতানি, এই দুইটি সূরা কিয়ামতের দিন আসবে কেমন ভাবে যেন মেঘমালা, ঘামামাতান, দুইটি মেঘমালার মতো, মেঘের খণ্ড আকাশে দেখতে পাবেন, বিভিন্ন খণ্ড দেখা যায় অনেক সময় বিচ্ছিন্ন, এক জায়গায় থাকে না, বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এই জায়গায় একটি বিশাল খণ্ড মেঘের দেখতে পাচ্ছেন মেঘমালার, আর আরেকটি আরেক দিকে দেখতে পাচ্ছেন। তো কিয়ামতের মাঠে সূরায়ে বাকারা আর সূরায়ে আলে ইমরান এই মেঘমালার আকারে আসবে আর মানুষ দেখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আর কোন কোন হাদিস আছে যে কান নামা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, সারিবদ্ধ পাখির দলের মতো হয়ে আসবে। সারিবদ্ধ পাখিকে আকাশে উড়তে দেখেছেন, 200-500-700 হাজার হাজার পাখি একসাথে দলবদ্ধ হয়ে আর সারিবদ্ধ যখন ওড়ে কত সুন্দর লাগে দেখতে। তো ওই রকম ভাবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কালকে আমাতে পৌঁছিবে। আর এরা কি করবে? আল্লাহ রাব্বুল সূরা বাকারাকে বাক শক্তি দান করবেন, সূরা আলে ইমরানকে বাক শক্তি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তুহাজানি আন আসহাবিহিমা, যারা সূরা বাকারা সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করেছে তাদের পক্ষ থেকে এই দুইটি সূরা প্রমাণ পেশ করবে তাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য। তুহাজান, আল্লাহর সাথে কথোপকথন করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিয়ে যাব। কেন জান্নাতে নিয়ে যাবে? আমার আমার তেলাওয়াত করত। এবং আরেকটি রিওয়ায়েতে রয়েছে যে তেলাওয়াতের সাথে সাথে আমলও করত, কারণ আমলবিহীন তেলাওয়াত কোনো কাজে আসবে না, এই কথাটি সবসময় মনে রাখতে হবে। কারণ আমাদের দেশে কিছু কারি হাফেজ পাওয়া যায় কিন্তু আমলের বড় ত্রুটি, হারাম খায়, বিদাত করে, হ্যাঁ কত কি যে করে, হাফেজ কারি ফজর নামাজে নেই আছে, এখানেও দেখা যাবে অনেক হাফেজ কারি আছে ফজর নামাজেদেরকে কোনোদিনই দেখতে পাওয়া যায় না, আশেপাশে বসবাস করে, যদি মসজিদে চাকরি করে তাহলে তো ঠিক আছে, মসজিদে চাকরি করলে ঠিক আছে, আর মসজিদ যারা বাইরে চাকরি করলে ভালো করে দেখবেন কিছু লোকের বড় ত্রুটি রয়েছে, অথচ কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের কারি হয়েছে, আলেম হয়েছে না, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। এবং এই কোরআন হেফজ করা আর কোরআনের তেলাওয়াত আর কোরআনের জ্ঞান হাসিল করা কোনো কাজে আসবে না, বরং উল্টো বড় মুসিবত হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে আহলুল কোরআন আল্লাযীনা ইয়ামালুনা বিহি, এই সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে কথোপকথন করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই আহলে কোরআনদের, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করত এবং আল্লাযীনা ইয়ামালুনা বিহি, যারা এই কোরআনের প্রতি আমল করত, কোরআনের বাস্তবায়ন করত, কোরআনের প্রতি আমল করত। আল্লাহ বলছেন ওয়ার কাওম আর রাকিহিন, এই কোরআনে সূরা বাকারায় রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে গিয়ে নামাজ পড়ো। সূরা বাকারা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পাঠ করো, ফাইন্না আখযাহা বারাকাহ, কারণ সূরা ফাতিহা গ্রহণ করা অর্থাৎ তেলাওয়াত করা এবং তেলাওয়াতের সাথে সাথে তাফসীরও পড়ার চেষ্টা করেন, কারণ শুধু তেলাওয়াত করছেন আর কিছু অর্থ বুঝতে পারছেন না তাহলে পুরোপুরি উপকৃত হচ্ছেন না। এই জন্য একজন মানুষের সময়কে ভাগ করা উচিত, কখনো শুধু তেলাওয়াত করুক ঠিক আছে, আর কখনো কখনো তেলাওয়াতের সাথে সাথে একটি পৃষ্ঠা তেলাওয়াত করুন, ওর সাথে তরজমা এবং তফসীরটি পড়ুন, যাতে করে আল্লাহর বাণীতে আমাকে আপনাকে কি অ্যাড্রেস করা হয়েছে, কি সম্বোধন করা হয়েছে, আল্লাহ কি বলতে চেয়েছেন, আমার জন্য কি করণীয় কি বর্জনীয় যাতে বুঝতে পারেন। এই ক্ষেত্রে কিছু বাড়াবাড়িও রয়েছে মানুষের আমাদের দেশে, কিছু লোকেরা মনে করে শুধু তেলাওয়াত যথেষ্ট, শুধু তেলাওয়াত যথেষ্ট, আর তেলাওয়াতের জন্য মনে হয় কোরআন নাযিল হয়েছে, না, তবে তেলাওয়াত ইবাদত। কোরআনের একটি অত্যন্ত বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনের তেলাওয়াতই ইবাদত, প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ নেকি, কিন্তু তেলাওয়াতের সাথে সাথে তা বোঝার চেষ্টা করতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে সম্বোধন করেছেন। সাহাবা ইকরামরা বলছেন যখন কোরআনের কোনো আয়াত নবী সাল্লাম পাঠ করতেন তখন আমরা সজাগ হয়ে যেতাম, কানকে খাড়া করে দিতাম, কান খাড়া করে দিতাম, কি জন্য, যে আমরা এই চেতনা নিয়ে কানকে সজাগ করে দিতাম যে হয় কোনো আদেশ আসছে যা আমাদের করণীয় করতে হবে তা আমাকে শুনতে হবে, অথবা নিষেধাজ্ঞা আসছে যা বর্জনীয় আমাকে বর্জন করতে হবে, সুতরাং কান খাড়া করে শুনতে হবে। এই ছিল সালাফে সালেহীন সাহাবায়ে কেরামদের আদর্শ। আর অর্থ যদি না বুঝেন, শুধু তিলাওয়াত করেন, তাহলে কোথায় কান সজাগ করলেন আর কোথায় বুঝলেন যে আল্লাহ কি আদেশ করছেন কি নিষেধ করছেন। সুতরাং মাঝে মাঝে তাফসীরও পড়তে হবে কোরআনে। নবী সাল্লাম বলছেন যে কোরআনের সূরা বাকারা তোমরা পাঠ করো, কারণ তা তিলাওয়াত করা বরকত, ওয়াতারকু হাসারা, এবং তা ছেড়ে দেওয়া হচ্ছে আক্ষেপের বিষয়, ওয়ালা তাসতাতি ওয়াল বাতালা, এবং জাদুকর যদি কেউ সূরা বাকারা নিয়মিত তিলাওয়াত করে তার উপর জাদু করতে পারবে না। বাতালা তাফসীর করা হয়েছে আসাহারা, সাহের, জাদুঘর যদি জাদু করে তাহলে জাদুর তাসির হবে না, জাদুর প্রতিক্রিয়া এফেক্ট হবে না ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করে। মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাম আরো বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, সূরা বাকারা ফজিলত সম্পর্কে, তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না, কবরস্থানে পরিণত করে দিও না। কেন, কবরস্থানে কি হয়, কবরস্থানে কি হয়, তাহলে কোরআন তেলাওয়াত হয় না, আর এক শ্রেণীর বিদাতিরা কবরস্থানে বসে তেলাওয়াত করে। কিছু কিছু এলাকা রয়েছে ভারত উপমহাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, যে ওরা কোরআন খানি করার ক্ষেত্রে এত আগে বিদাত করার ক্ষেত্রে যে বাড়িতে বসে মোল্লাদেরকে নিয়ে নয়। আমাদের দেশে যেমন খুব প্রসিদ্ধ যে চল্লিশা করা অথবা সাত দিনে দশ দিনে অথবা দিন না ধরে কোরআন খানি করে জান্নাতে বক্সাইতে হবে আর জান্নাত পাঠাইতে হবে মৃত হয়ে, তাই না, এই এক বিদাত তো আছেই। কিন্তু এর চাইতে বড় বিদাত হলো যে যখন দাফন কাফন হয়ে গেল তারপরে কবরের চারিদিকে কোরআন নিয়ে বসে গেল মোল্লারা, বেশ কিছু এলাকায় আছে এই বিদাত, আর কয়েকদিন ধরে কোরআন পড়া চলতে থাকবে, কোরআন তেলাওয়াত চলতে থাকবে কবরের কাছে। নবী সাহেব কি বলছেন যে তোমাদের বাড়িগুলো কবরে কবরস্থানে পরিণত করিও না, কবরস্থানে পরিণত করিও না। তারপরে কি বলছেন, কি অর্থে কি সেন্সে তিনি বলছেন কবরস্থানে পরিণত করিও না, কারণ শয়তান সেই বাড়িতে থাকতেই পারে না, পালায়ন করে যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয়। সুতরাং তোমরা বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে কেমন হয়ে যাবে, বাড়িগুলি কবরস্থানের মতো হয়ে যাবে। কবরস্থানে যেমন তেলাওয়াত হয় না নিষিদ্ধ, ঠিক তেমনই বাড়িতেও তোমরা তেলাওয়াত করছো না, তাহলে কবরস্থানের মতো করে দিলে তোমরা, বুঝতে পারলাম তো। তাহলে এই হাদিস দ্বারা আমরা বিভিন্ন দিক জানতে পারলাম, এক তো জানতে পারলাম যে সূরা বাকারার ফজিলত, তার সাথে জানতে পারলাম যে বাড়িতে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করা উচিত, তার সাথে জানতে পারলাম কি যে কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা নয়, কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা নয়, যে কবরের কাছে গিয়ে বসে যাবে আর কোরআন তেলাওয়াত। আর এই কবর সাধারণ মানুষের কবর হোক আর পীরের কবর হোক, তাহলে ওই যে মোজাবের গদ্দিনাসিনরা নিয়ে বসে আছে, মাজার নিয়ে বসে আছে আর কোরআন নিয়ে বসে আছে, আর লোকজনকে দেখাচ্ছে যারা ওরুশে আসছে আর মাজার ভক্ত যারা ওই বিদাতির আসছে তাদেরকে দেখাচ্ছে যে আমরা এ আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে গেছি, দেখো না সবসময় কোরআন নিয়ে এই মাজার শরীফে বসে আছি, তখন কেউ দান খায়রাত করছে, হ্যাঁ নজর নিয়াজ করছে, এই যে পেটের ব্যবসা, এই মাজার কবর তো আর কোরআন পড়ার স্থান নাই, কোরআন তেলাওয়াতের জায়গা নাই, কোরআন তেলাওয়াতের জায়গা মসজিদ আর নাহি বাড়ি। সূরা বাকারা, সূরা আলে ইমরান আর সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে জানতে পারলাম। সূরা আলে ইমরানের ফজিলত বললাম যে কাল কিয়ামতে এই করবে, বান্দার পক্ষ থেকে আল্লাহর সাথে কথোপকথন করবে এবং হুজ্জত পেশ করবে, প্রমাণ পেশ করবে যে আমার তেলাওয়াত করেছে। এখন শোনা সূরা কাহাফের ফজিলত, সূরা কাহাফের বিশেষ ফজিলত সহিহ হাদিস রয়েছে। সূরা কাহাফ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে, মান হাফেজা আশারা আয়াত মিন আউয়ালে সূরাতিল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিক থেকে দশটি আয়াত মুখস্থ করবে। আর কোন কোন রিওয়ায়াতে আছে যে মিন আখিরে সূরাতিল কাহাফ, সূরা কাহাফের শেষ দিক থেকে মুখস্থ করবে। তাহলে সূরা কাহাফের দশটি আয়াত মুখস্থ করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রথম দিক থেকে অথবা শেষ দিক থেকে। শেষ দিক থেকে যদি মুখস্থ করেন তো দশটি আয়াত, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখুযু ইবাদি, শেষ পর্যন্ত। আর সূরা কাহাফ জানা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই সূরা কাহাফ, এই সূরা কাহাফের ফজিলত সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে কি বলেছেন, উসমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি দশটি আয়াত মুখস্থ রাখলো সূরা কাহাফের, সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে, দাজ্জাল তাকে বিভ্রান্ত করতে পারবে না। দাজ্জালের জামানা যদি পেয়েও যায়, চলে আসলো দাজ্জাল, আর অসংখ্য মানুষ দাজ্জালের অনুসারী হয়ে কাফের হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দাজ্জালের জান্নাত পাওয়া মানে সে জাহান্নামে চলে গেল, দাজ্জালের অনুসারী হয়ে গেল সে কাফের মুরতাদ হয়ে গেল, যেহেতু দাজ্জাল নিজেকে আল্লাহ বলে এলাহ বলে দাবি করবে। এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে শেষ তাশাহুদে দরুদ শরীফের পরে দোয়া শিখেছেন, চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় কামনার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বড় তাগিদের সাথে শিখিয়েছেন। এই তো দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ নিরাপদ থাকবে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখবে। সূরা কাহাফের আরেকটি ফজিলত রয়েছে, জুমার দিন পড়া, এর উপর আমল করবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমাহ, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আদা লাহু মিনান নূরি ফিমা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতিক, তার জন্য নূরকে আলোকিত করে দেওয়া হবে তার এবং প্রাচীনতম ঘর কাবা শরীফ পর্যন্ত। আল্লাহ যতই দূরে থাক না কেন সে কাবা শরীফ থেকে, আল্লাহ তার জন্য বিশাল নূর কাল কিয়ামতে দান করবেন, যদি তার থেকে শুরু করে মক্কা মুকাররমা পর্যন্ত এই নূরের দূরত্ব পৌঁছিবে, বিশাল নূর এক কথায় দান করবেন। এ হচ্ছে হাদিস, হাদিসটি উসমানের দারমিতে রয়েছে, দারমি নামক একটি হাদিস রয়েছে, ইমাম দারমির সংকলিত হাদিস, সে হাদিস রয়েছে। এছাড়া সহিহ হাদিসে ফজিলত রয়েছে সূরা মুলকের, সূরাতুল মুলকের ফজিলত রয়েছে। সূরা মুলকের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুন মিনাল কোরআনে সালাসুনা আয়াত, কোরআনে কারিমে একটি সূরা রয়েছে যাতে রয়েছে কতটি আয়াত, 30টি আয়াত রয়েছে। তাস্তাগফিরু, কোন রিওয়ায়াত রয়েছে তাশফাউ লি সাহিবিহা হাত্তা ইউগফারা লাহু, এই 30টি আয়াত আল্লাহর নিকটে মার্জনা কামনা করবে তেলাওয়াতকারীর জন্য, যে ব্যক্তি এই 30টি আয়াত তেলাওয়াত করবে। আর অন্য রিওয়ায়াত রয়েছে সাফাত করবে, আল্লাহর নিকটে সুপারিশ করবে, কালকে আমাদের যেহেতু সুপারিশই হবে, কালকে আমাদের সুপারিশ করবে, সেই আয়াতগুলি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির থেকে শুরু করে শেষ সূরা পর্যন্ত, এই সূরা শেষ পর্যন্ত অর্থাৎ সূরা আল মুলক। তো সূরাতুল মুলকের একটি ফজিলত জানতে পারলাম যে আমাদের জন্য এই সূরায়ে মুলক সাফাত করবে কালকে আমাদের, বা আমাদের জন্য ইস্তিগফার করবে, আল্লাহর নিকট মার্জনা কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে সারা পৃথিবীর যে কোনো জিনিস, আল্লাহকে ডাকে সারা পৃথিবীর যে কোনো জিনিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষের বাকশক্তি রয়েছে, বাকশক্তি ছিনিয়ে নিতে পারেন, আমার মতোই মানুষ একজনকে আল্লাহ বাকশক্তি দিয়েছে, আরেকজনকে বাকশক্তি দেননি, বাকশক্তি ছিনিয়ে নিয়েছেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসে বাকশক্তি দিতে পারেন, আল কালকে আমতে বাকশক্তি দিবেন অনেক জিনিসকে, যে সম্পর্কে কোরআন এবং হাদিসে দলিল রয়েছে, সূরা ইয়াসিনে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতে বাকশক্তি দিয়ে দিবেন। আলিয়া মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আজকে আমি তাদের মুখে কি করব, মোহর লাগিয়ে দিব, এই মুখে মোহর লাগিয়ে দেব, বাকশক্তি খুলবে না, মুখে কথা বলতে পারবেন না, এ মুখে মিথ্যা বলে বলে, হারাম কথা বলে বলে, অন্যায় কথা বলে বলে যে পাপ করেছে, সেজন্য মুখকে আল্লাহ বন্ধ করে দেবেন। এই মুখ দিয়ে সাক্ষী আল্লাহ নেবেন না। কি দিয়ে সাক্ষী নেবেন? মুখ দিয়ে তো কথা বলা সাধারণ ব্যাপার, সেজন্য সাধারণ ভাবে আল্লাহ সাক্ষী নেবেন না, সাধারণ ভাবে আল্লাহর উপর স্বীকারোক্তি নেবেন না। অতকাল লেমনা এদিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, হাতে কথা বলবে, বাকশক্তি থাকবে হাতে। অর্থাৎ সাধু আরজলহম, সাক্ষী দিবে অর্থাৎ বাকশক্তি থাকবে পায়ে, আরজলহম পায়ে, পায়ে বাকশক্তি খুলে যাবে, পা বলবে যে হ্যাঁ হাতে ঠিক বলছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। অর্থাৎ সাধু আরজল বেমা কানু ইয়াকসিবুন, কি করতো পৃথিবীতে সে সম্পর্কে পুরো জীবনই আপনার আমার পেশ করবে হাত আর পা। তাহলে আল্লাহ বাকশক্তি যে কোনো জিনিসে দিতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সূরাতুল মুলকে বাকশক্তি দিবেন, সাফাত করবে সূরা মুলক, অথবা আল্লাহর কাছে ইস্তিগফার করবে আমাদের জন্য যারা তেলাওয়াত করবে এই সূরা মুলকে। সূরা মুলকের আরেকটি ফজিলত রয়েছে সহিহ হাদিসে, তা হচ্ছে কবরের আজাব থেকে মুক্তির উপায় হচ্ছে বেশি বেশি সূরাতুল মুলকের তেলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সূরাতুল মুলকি হিয়া আল মানিআতু মিন আযাবিল কবর, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী, কবর আযাব থেকে রক্ষাকারী। মান কারাআহা কুল্লা লাইলা, যেই ব্যক্তি প্রত্যেক রাত্রে নিয়মিত সূরা মুলক পাঠ করে, ফাকাদ আকসারা ওয়া আতিয়াব, সেই ব্যক্তি অত্যন্ত ভালো কাজ করলো এবং অধিক পরিমাণে সে তেলাওয়াত করলো, মানে তার জন্য যথেষ্ট যে কবর আযাব থেকে সে মুক্ত থাকবে। তাহলে আমরা যদি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল একাধিক সূরা পাঠ করা, তার মধ্যে সূরা মুলক পাঠ করে ঘুমানো, বাচ্চাদেরকে শেখানো, এই কথাগুলি ছোট না মনে করে, ভুলে না গিয়ে, গাফেল না থেকে নিজে অভ্যস্ত হন, নিজে তেলাওয়াত করা শুরু করেন। আপনার পাশে ছোট ছোট বাচ্চারা শুয়ে থাকবে, তারা শুনে শুনে শুনে তাদের মুখস্থ হয়ে যাবে, কারণ তাদের স্মৃতিশক্তি আপনার চেয়ে অনেক বেশি, দুনিয়ার ঝামেলা তাদের মাথায় মগজে ঢুকেনি, সুতরাং তাদের মেমোরি যে একবারে খালি রয়েছে, খালি জেহেন খালি, আর খালি জায়গাতে জিনিসপত্র রাখতে খুব সহজ, তাই না? আর কিছু যদি থাকে, ময়লা হয়ে থাকে, তাহলে ময়লা সাফ না করলে কিছু রাখতে পারবেন না। তো আমাদের ব্রেনে ময়লা ঢুকে আছে, অনেক অনেক ময়লা ঢুকে গেছে, যেমন কম্পিউটারের মেমোরি, কম্পিউটার যদি মেমোরি ফুলিয়ে যায় তার কিছু ঢুকবে না, আর যদি নতুন কম্পিউটার নিয়ে এসছেন, আধুনিক কম্পিউটার, আর সবাই মেমোরি পুরো খালি, যা ইচ্ছা ঢুকাতে চাই, তো ছোট বাচ্চাদের মেমোরি পুরো খালি রয়েছে। আপনি তেলাওয়াত করুন আর ছোট বাচ্চারা আপনাকে ফলো করবে, দেখবেন যে এমন তারা অভ্যস্ত হয়ে যাবে যে আপনি ভুলে গেলে ছেলেরা আর ভুলবে না, স্মরণ করাবে আপনাকে। বাস্তব সত্য, আপনি গাড়িতে বসছেন তখন আপনি ওই দোয়া চট করে পড়েন, দু চার পাঁচ দিন পড়েন, তারপরে আপনি ভুলেও যান, বা যদি মনে মনে বলেন, জোরে বললেন, আবার তারা স্মরণ করাবে আপনাকে, স্মরণ করাবে যে দোয়া পড়েন গাড়িতে বসেন। তো ছেলেদেরকে এইভাবে ইসলামিক তরবিয়ত দেন। সূরাতুল মুলক মুখস্থ করতে বেশি কষ্ট লাগবে না, আর মুখস্থ করতে যদি কষ্ট হয়, মুখস্থ না করতে পারবে, দেখে দেখে আপনি তেলাওয়াত করেন, বাচ্চারা অভ্যস্ত হয়, বাচ্চারা মুখস্থ করে নেবে। বরং মানুষ যদি নিয়মিত তেলাওয়াত করে তো মুখস্থ হতে পারে, সূরা কাহাফ পর্যন্ত মুখস্থ হয়ে যেতে পারে। নিয়মিত প্রত্যেক জুমা যদি আপনি তেলাওয়াত করেন তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসে রয়েছে সূরা কাফেরুনের ফজিলত। সূরা কাফেরুন সম্পর্কে একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি লোককে সূরা কাফেরুন পড়তে শুনলেন। সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ আল কাফেরুন, সূরা কাফেরুন পাঠ করছে এক সাহাবী, আল্লাহর রাসূল শুনতে পেলেন, তারপরে বললেন, আম্মা হাযা ফাকাদ বারিয়া মিনাশ শিরক, শুনে বললেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি সূরা কাফেরুন পাঠ করলো সেই ব্যক্তি শিরক থেকে মুক্ত, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করলো। বুঝে সুঝে যদি পড়ে তাহলে শিরক মুক্ত, তবে আমাদের উপমহাদেশের মতো যারা অনারব মানুষ সূরা কাফেরুনও পড়তে আছে আর কবর পূজাও করতে আছে, কবরে সেজদাও করছে, ইয়া গাউসুল আজম মাদাদও বলছে, ইয়া তিস্তি, ইয়া আলী, ইয়া হুসাইনও করছে আর সূরা কাফেরুনও পড়ছে, এরা তো শিরক মুক্ত হইল না, কারণ বুঝে পড়েন না। যদি বুঝতো, কুলিয়া আইয়ুহাল কাফেরুন, হে বলো, হে কাফেরগণ, লাবুদ মাতাবুন, তোমরা যে সবের পূজা করো, এই মাজার পূজা, পীর পূজা, দেবী দেবতার পূজা, গাছ পূজা, নদী পূজা, এইসব করি না, লাবুদ মাতাবুন, এই সবের পূজা আমি করি না, যে সবের পূজা বাতিলের পূজা তোমরা করো, বলা আন্তুম আবুদু না মা আবুদ, আর তোমরাও আমার এক আল্লাহর ইবাদত বন্দী করবে, তোমরা মুশরিক হয়েই থাকবে, এরকম বলা না আবেদু মা আবাদ, তোমরা যে সবের পূজা করো তার ইবাদত আমি কোনোদিন করতে পারি না, এখন করছি না, আগামীতে কোনোদিন করতে পারি, এই আশা করি না যে কোনোদিন তোমাদের সাথে কম্প্রোমাইজ করতে পারি, সমঝোতা করতে পারি, এই সমঝোতা শিরকুবরির সাথে সমঝোতা হবে না। বলা না আবেদু মা আবাদ, আগামীর জন্য বলা হচ্ছে যে সমঝোতার আশা করিও না যে আগামীতে কোনোদিন আমাকে নরম করে দেবো। জবরদস্তি করার কিছু নেই, যেহেতু ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, না আসলে করার কিছু নেই, দিন সত্য দিনে ওয়ালিয়া দিন, কিন্তু আমার জন্য আমার দিন হেফাজতে থাকবে, আমার দিনের সাথে কোনো সমঝোতা চলবে না। তোমাদের দিনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, যে আমার দিনের কিছু ছাড় দিয়ে কিছু হালকা করে দিয়ে তোমাদের সাথে সমঝোতা করব। তাহলে শিরক এবং আহলে শিরক অর্থাৎ মুশরিক, শিরক এবং মুশরিকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে সূরা কাফেরুনে। যে ব্যক্তি ঘোষণা করতে পারে সে কি আর শিরক করতে পারে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফেরুন পাঠ করলো ফাকাদ বারিয়া মিনাশ শিরক, সে শিরক মুক্ত হয়ে গেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন নামাজগুলিতে, বিশেষ করে যে নামাজগুলি মানুষ ঘুমের পর, ঘুম ভাঙলেই প্রথম নামাজ যে নামাজটি শুরু করে, ঘুম ভাঙলো এখন আবার অঙ্গীকার করেন, আপনার অঙ্গীকারকে নতুন করে রিপিট করেন যে হ্যাঁ আমি শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, তাই না? এই জন্য ফজরের সুন্নত, যখনই ঘুম ভাঙলো আজান হয়েছে ফজরে, উঠলেন সুন্নতে কি পড়তে হবে? প্রথম সুরায় কাফেরুন, তারপরে সুরায় ইখলাস, আর এই দুই সুরায় হচ্ছে তাওহীদের আল্লাহর একত্ববাদের ঘোষণা সুরা, আর শিরক থেকে সম্পর্ক ছেদের সুরা ঘোষণা সুরা, তাওহীদের ঘোষণা সুরা। সুতরাং একজন মোমিন ঘুম থেকে উঠে আল্লাহকে বলছে, আল্লাহ আমার তোমার ছাড়া আর কারো সাথে সম্পর্ক নেই, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কাউকে মনে করি না আমি, লা আবুদু মা তাবুদুন, এই বাতিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই রহস্যের কারণে এই এই নামাজগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরুন আর ইখলাস শিক্ষা দিয়েছেন। এইরকমই তওয়াফ করলেন, গিয়ে কাবা শরীফ তওয়াফ করেন, তওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়ে এই সূরাগুলি পড়েন না, ওই স্মরণ করে ওই পুরনো ইতিহাসকে স্মরণ করে যে হে মক্কার মুশরিকরা, তোমরা এই কাবা শরীফে 360 মূর্তির পূজা করতে, আমি ঘোষণা করছি ইয়াইহাল কাফুন লা আবুদু মা তাবুদু। সেজন্য তওয়াফের পরে কাফেরুন আর ইখলাস পড়ে তাওহীদের ঘোষণা, আর শিরক থেকে আর মুশরিকের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। তো সূরা কাফেরুনের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সূরা কাফেরুন সম্পর্কে আরো আল্লাহ রাসূল বলেছেন, ইকরা কুলি আইয়াহাল কাফেরুন, তুমি কুলি আইয়াহাল কাফেরুন পড়ো, সুম্মা নাম, তারপরে ঘুমিয়ে যাও, আলা খাতিমাতিহা ফাইন্নাহা বারাআতুন মিনাশ শিরক, এটি হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা, এ হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা। তাহলে ঘুমাবার সময় আল্লাহকে আল্লাহর হাওয়ালা করে দেয় নিজেকে, আল্লাহর সুপুর্দ করে দেয়, আল্লাহ ঘুমিয়ে পড়লাম এরপরে হয়তো নাও জাগতে পারি, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করে আমি ঘুমাচ্ছি, সেটা কাফের পড়ে ঘুমেলাম, আর যখন ঘুম ভাঙলো আল্লাহ তুমি জাগিয়ে দিয়েছো, আবার পুনরাবৃত্তি করছে যে শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মুশরিকের সাথে কোনো সম্পর্ক নেই। ফজরের সুন্নতে এই দুইটি সূরা পড়ার মাধ্যমে সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে, আয়াজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি অপারগ হয়ে যাবে কোরআনের এক তৃতীয় অংশ পড়তে? প্রত্যেক রাত্রে, প্রতিটি রাত্রে তোমাদের কাউকে যদি বলা হয় এক তৃতীয় অংশ কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে তোমাদের কেউ কি অপারগ হয়ে যাবে, মানে তোমরা কি পারবে না তা করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, ফি লাইলা ফাশাক্কা যালিকা আলাইহিম, সাহাবাই কেরামরা তাকাচ্ছেন যে কি জবাব দেবেন, কি করে বলবো যে পারবো, দশ পারা এক তৃতীয় অংশ কোরআন পাঠ, মানে দশ পারা কোরআন পাঠ, প্রতি রাত্রে আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করে নিলাম যে দশ পারা কোরআন পড়বো, আর পড়তে পারলাম না, এটা তো মুশকিল, কেমন করে বলবো এই কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একটু মনে করছেন, ভারী মনে করছেন, যেন জবাব দিচ্ছেন না। ওয়াকালু, তারপরে সাহাবারা বলছেন, আইয়ো না ইয়ুতিকু যালিকা ইয়া রাসূলাল্লাহ, আমাদের কে নিয়মিত এরকম পারবে যে দশ পারা করে ডেলি কোরআন পড়বে, সম্ভব নয়। নবী করিম বলেন, ফাকাল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ তাদালু সুলসাল কোরআন, ইকুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাদালু সুলসাল কোরআন, কোরআনের 1/3 এর সমান, এক তৃতীয় অংশের সমান, দশ পারা সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের এক তৃতীয় অংশের সমান, কোন দিক দিয়ে সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেননি। সুতরাং আল্লাহর রহমতের আমরা ব্যাপকতার আশা রাখি, যে আল্লাহর রহমতে ব্যাপক, আল্লাহ যেই বান্দাকে যেভাবে ইচ্ছা দান করতে পারেন। সুতরাং এই হাদিসের প্রতি আমরা ইমান রেখে, বিশ্বাস রেখে আমরা সূরায়ে আল ইখলাস তেলাওয়াত করব, আল্লাহ আমাদেরকে সওয়াব থেকে মাহরুম বঞ্চিত করবেন না। এছাড়াও বিভিন্ন রকমের ব্যাখ্যা বলা হয়েছে এর ক্ষেত্রে। এই সূরা ইখলাস সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি অভিযান পাঠিয়েছিলেন, মানে কখনো কখনো জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠাতেন, নিজে অংশ নিতেন না, ওটাকে আরবিতে সারিয়া বলা হতো, অভিযান। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিতেন, ওকে গাজওয়া মানে লড়াই বলা হতো, জিহাদের লড়াই। তো এই দুই রকম ভাবে জিহাদ হতো সাহাবায়ে কেরামদের জামানায়, সারিয়া অর্থাৎ অভিযান পাঠিয়েছেন। ওয়া কানা ইয়াকরা লি আসহাবিহি ফি সালাতিহিম, একজন সাহাবীকে আমির বানিয়েছিলেন ওই অভিযানের, তিনি নামাজ পড়তেন, ইমামত করতেন, যে কোনো সূরা পড়তেন, সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে শেষখানে কুলু আল্লাহ পড়তেন, প্রত্যেক রাকাতে কুলু আল্লাহ পড়তেন তিনি। ফায়াখতামু বিকুলু আল্লাহু আহাদ ফালাম্মা রাজাউ যুকিরা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ফিরলেন, তাদেরকে একটু নতুন নতুন লাগলো, কিন্তু যেহেতু আমির তো আমিরের আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে হবে, ইসলাম আনুগত্য করা ফরজ, তারা আনুগত্য করে নামাজ পড়ে এসছেন, তার পিছনে কোনো দ্বন্দ্ব করেননি, মাসলা জানা নেই। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে আমির সাহেব ছিল প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়েন তো সূরা ফাতিহার পরে একটি সূরা, সূরা কুরাইশ, তারপরে কুলু আল্লাহ, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা, তারপরে কুলু আল্লাহ, এরকম করে তিনি আমাদেরকে নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা সালুহু, তাকে জিজ্ঞেস করো লি আইয়ে শাইয়িন ইয়াসনা, এই কাজটি কেন করেছে, কি উদ্দেশ্যে সে এই প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কুলু আল্লাহ আদ কেন সে পাঠ করেছে। ফাসালু, লোকেরা জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি এইভাবে আমাদেরকে নামাজ পড়ালেন ডেইলি কেন এরকম প্রতি রাকাতে সূরা ইখলাস। ফাকাল, তিনি বললেন আন্না সিফাতুর রহমান, কারণ এতে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহু আহাদ, আল্লাহ একই একক, আল্লাহু সামাদ মুখাপেক্ষহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এগুলি আল্লাহর পাঁচটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমি আল্লাহর গুণ পড়াকে ভালোবাসি, তাই আমি ফানা অহিব্ব আন আকরা বিহা, আমি ভালোবাসি যে আল্লাহর গুণগুলি আমি বারবার করে উচ্চারণ করব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল এই জবাবটি শুনে বললেন আখবিরুহু, তাকে জানিয়ে দাও আন্নাল্লাহ ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। যখন সে আল্লাহর গুণাবলীকে ভালোবাসে, আলোচনা করা, তিলাওয়াত করা, পাঠ করা, তখন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসে। তাহলে কি জানতে পারলাম, যে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় আসতেন তখন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলি পাঠ করতেন। এর মাধ্যমে সূরা ইখলাস, নাস, ফালাক এই তিনটির ফজিলত আমরা জানতে পারবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওয়া ইলা ফিরাশি, যখন বিছানায় আসতেন প্রত্যেক রাত্রে কি করতেন, জামা কাফাইহি, দুই হাতকে একত্রিত করতেন এইভাবে দুই হাতে, এটি হচ্ছে সুন্নতি নিয়ম। সুম্মা নাফাসা ফীহিমা, তারপরে ফুঁক দিতেন, ওই সূরাগুলি পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা পড়ে ফুঁক দিতেন। আর এই ফুঁকের সাথে এক একটু থুতু আসবে, এটি হচ্ছে সুন্নত, অল্প কিছু থুতু আসা এটিও সুন্নত তরিকা। কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন, সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদিহি, তারপরে এই যে দুই হাতের উপর যে দম করলেন, ফুঁক দিলেন, তারপরে মাথা থেকে আরম্ভ করে যত দূর পর্যন্ত হাত যেত নিচের দিকে নামিয়ে নিয়ে যেতেন হাতকে, এইভাবে হাত ফিরাতেন শরীরে। ইয়াবদাউ বিহিমা আলা রাসি, মাথা থেকে শুরু করতেন, ওয়াজহি মুখমণ্ডল, ওমা আকবালা মিন জাসাদি, সামনের দিকে, সামনের দিকে যখন শেষ হতো তখন পিছন দিকে। ইয়াসআলু যালিকা সালাসা মাররা, তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করতেন। ফালাম্মা ইশতাকা, শেষে যখন অসুস্থ হয়ে পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতে পারছিলেন না, হাত উঠিয়ে ফোঁক দেবেন আর নিজের শরীরে হাত বুলাবেন, হাত ফিরাবেন, এটি কষ্টকর হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কানা ইয়ামুনি আন আফআলা যালিক, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন শেষ জীবনে মৃত্যু সজ্জায় যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, আমি করতে পারছি না, এক কাজ করো, তোমার হাতে তুমি ফোঁক দাও, আর ফোঁক দেওয়ার পরে এই তিনটি সূরা পড়ে ফোঁক দাও, ফোঁক দেওয়ার পরে আমার শরীরে তোমার হাতটি বুলিয়ে দাও, হাত ফিরিয়ে দাও। শেষ পর্যন্ত এই আমল করতে থেকেছেন অসুস্থ অবস্থায়। আর আমরা কত রাত আমাদের চলে যাচ্ছে, আমরা এই আমলগুলির কোনো খেয়াল করি না, অনেকে জেনে শুনে খেয়াল করি না, বেখেয়ালিত রয়েছে, আর অনেকে আমরা জানি না। এই আমলগুলি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন, কারণ সূরায়ে ইখলাস এ হচ্ছে তাওহীদের সূরা, আল্লাহর একত্ববাদের সূরা, আল্লাহর সিফাত গুণাবলী রয়েছে। সূরায়ে ফালাক এবং নাস এই দুইটি সূরাকে বলা হয়েছে মুআউযাতাইন, দুইটি আশ্রয় কামনার সূরা, সমস্ত রকমের অনিষ্ট থেকে, পৃথিবীতে যেসব জিনিসের অনিষ্ট রয়েছে সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনার জন্য এই দুইটি সূরা আল্লাহ নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল এক ইহুদি, লাবিদ ইবনুল আসাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরোগ্যতার জন্য চিকিৎসার দুটি সূরা নাজিল করেছেন মুআউযাতাইন, এতে বিভিন্ন জিনিসের অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এইভাবে। সুতরাং এই সূরাগুলি পড়তে যেন আমরা অভ্যস্ত হই। এই ছিল সংক্ষেপে সহিহ হাদিসের আলোকে বিভিন্ন সূরার ফজিলত, আর এগুলি যদি আমরা আমল করি আমাদের জন্য যথেষ্ট, অনেকে যথেষ্ট। আর সহি কথা বাদ দিয়ে জাল, জয়ীফ আর মিথ্যা কথাবার্তা আর ছড়াছড়ি আর সেগুলোর পিছনে দৌড়াদৌড়ি, এগুলি মোটেই উচিত নয়, বরং বিদাতি তরিকা। আর বিদাতি কাজকর্ম করলে কবুল হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়াতে যদি আপনি ধোকা খান যে কিছু ফায়দা হচ্ছে, কিন্তু আখেরাতে কিছুই পাবেন না, যেহেতু আপনি বিদাতি হয়েই মারা গেলেন। সুতরাং বিদাতি তরিকা অবলম্বন না করে সুন্নত মোতাবেক এসব আমলগুলি করার চেষ্টা করবেন, এসব আমলগুলিকে স্মরণ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এগুলি স্মরণ রাখার তৌফিক দান করেন। পক্ষান্তরে আপনাদেরকে শুধু দেখানোর জন্য নিয়ে এসেছি, সময় যথেষ্ট হয়ে গেছে। এই যে কোরআনে কারিম দেখেন, নূর বাংলা আরবি কোরআন শরীফ, বাংলা উচ্চারণ, অর্থ ও শানে নজুল সহ বাংলা উচ্চারণ দিয়েছে, কত খায়ের খা হিতা কাঙ্ক্ষী যে উচ্চারণ দিয়ে গেছে, আরবি শিখিয়েন না কেন? উচ্চারণ দিয়ে কি ফায়দা করলেন? আরো ক্ষতি করলেন এই বাঙালি জাতির, ক্ষতি করলেন এই বাঙালি জাতিতে। যেন বাংলা উচ্চারণ করে দেওয়ার কারণে সিংহভাগ বাঙালি ভাষী এরা কোরআন আরবিতে পড়তে পারে না, আর আরবিতে কোরআন না পড়তে পারলে শুদ্ধ কোরআন কোনোদিন উচ্চারণ করা সম্ভব হবে না। আর ভূমিকাতে লিখেছে এই মজার কথাটি, আবার উচ্চারণই যে করছে, আর তারপর বলছে অনেক ওলামা এটাকে নিষেধ করেছেন, আরাম করেছেন, কারণ কোরআন যদি বাংলায় লিখা হয় সেটি শুদ্ধ উচ্চারণ হবে না, আসলে তাজবিদে উচ্চারণ হবে না। ভাই ক আর ক কেমন করে পার্থক্য করবেন আপনি? হ্যাঁ, সিন আর সিন, সদ আর সা, আছে কোনো পার্থক্য? বাংলায় কোনো পার্থক্য করার উপায় নেই যে সায়ে আর সদে আর সিনে আর সিনে পার্থক্য করবেন। তাহলে বাংলায় লিখে কেমন করে উচ্চারণ শুদ্ধ হবে? কখনো হবে না। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।